بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم. محمد الله سمسك بو سمسك درود السلام نازل لكم نبي محمد صلى الله عليه وسلم نبقر اللهم صلي عليه اللهم بارك عليه. عزك তাফসীর হবে সূরা আল মুতাফিফিনের। এই সূরা নবী সাল্লামের মদিনার জীবনে নাজিল হয়, মাদানী সূরা। এই সূরা শানে নজুলে বা অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজা বর্ণনা করেছেন সাহাবি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে লম্মা কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনায় হিজরত করে আগমন করলেন, কানুন মিন আখবাস নাস কাইলান, মদিনাবাসী মানুষকে নেপে দেওয়ার ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে নেপে বড়ই নোংরা ছিল, খুবই ধরনের লোক ছিল, অর্থাৎ বড়ই তাদের এই ক্ষেত্রে চরিত্রহীনতা ছিল। নিত তখন বেশি করে নিত আর দিত তখন কম করে দিত, অর্থাৎ দাঁড়ি মারা অভ্যাস ছিল। আমাদের দেশে ভাষা দাঁড়ি মারা বলে না, দাঁড়ি মারা বদ অভ্যাস ছিল, এই পাপ ছিল, যে পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন সোয়াইব আলহি সালাত সালাম নবী যিনি ছিলেন আল্লাহ রসুল তার উম্মতকে জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। কোরআনে কারিমে তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে। তাহলে দাঁড়িয়ে পাল্লায় ওজনে কম দেওয়া, বেশি নেওয়া, দাঁড়ি মারা, এ বদ স্বভাব পাপ হচ্ছে কবিরা গুনাহ, যার কারণে আল্লাহর গজব আসে বিভিন্ন দুনিয়াবী গজব এবং আখেরাতেও জবাবদেহি করতে হবে। যে বদ চরিত্র কাফেরদের থেকে এক শ্রেণীর ফাসেক মুসলিমদের মধ্যে ঢুকে পড়েছে, আজকে ব্যাপক আকার ধারণ করেছে এটি আমাদের দেশে। বিশেষ করে গরিব মানুষরা যারা অল্প স্বল্প কেনে তাদের জন্য তো বড় মুশকিল হয়ে যায়। আমার ছোটবেলায় মনে পড়ছে যে 5 কিলো চাল কিনলে কম পক্ষে আধা কিলো কমতো, না হলে 1 কিলো কমতো, এত দাড়ি মারা বদ অভ্যাস আজকাল মানুষের মধ্যে রয়েছে। নেওয়ার সময় বেশি দেওয়া, এই দাঁড়ি মারা অন্তর্ভুক্ত হচ্ছে আপনার এমন কিছু ওজন করা যেগুলিতে পানি মিশি, দেওয়ার সময় চাউলে পানি মিশিয়ে, ডালে পানি, নেপায় পানি দিয়ে ভিজিয়ে, তারপরে পাট, পাটের দেশের মানুষ পাটকে ভিজিয়ে, পাটের ভিতরে যে পাটের গাঁট বাঁধে তার ভিতরে ভিজি ভারী করে ওজন করে দেয়, শুকিয়ে গেলে হালকা হয়ে গেল, একটা গাঁটে 5 কিলো 10 কিলো মেরে নিল। তো এইরকম বদস্বভাবগুলি, কাবিরা গুনাগুলি আমাদের সমাজে রয়েছে, মুসলিমের মধ্যে রয়েছে, কাফের মধ্যে রয়েছে, যেটি আল্লাহর গজব অভিশাপের কারণ। আল্লাহ পাক তাই বলছেন এইদের সম্পর্কে, মদিনার লোকেরা যখন এরকম কাজ করত, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, এই সূরা নাজিল করলেন নবী সাল্লামের মদিনা হিজরতের পরে। আল্লাহ পাক কি বলছেন, ওয়াইলুল মুতাফফিফিন, দুর্ভোগ, সর্বনাশ, ধ্বংস, যতগুলি অর্থ করতে পারেন, অশুভ পরিণাম, খারাপ পরিণাম। আসল ওয়াইল মানে হচ্ছে ধ্বংস, দুর্ভোগ। লিল মুতাফফিফিন, ওই সব মানুষদের জন্য যারা দাড়ি মারে, মাপে কম দেয়, মাপে কম দাতাদের জন্য কি রয়েছে, দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে। ওয়াইলের আরেকটি তাফসীর হচ্ছে জাহান্নামের একটি নাম, ওয়াইল জাহান্নামের একটি উপত্যকা বা একটি এলাকার নাম, তাদের জন্য জাহান্নাম রয়েছে, এ কথা বলা যেতে পারে। মুতাফফিফিন কারা, আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করছেন, মাপে কম দেই, মাপে কম দাতা কারা, তারা আল্লাযীনা ইযা কালু আলা আন-নাসি ইস্তাউফুন, দুটি বড় চরিত্র তাদের, যখন তারা মানুষের কাছ থেকে নেপে নেই, ইকতালা বাজে ইস্তিয়াল মানে নেওয়া, ওজন করে নেপে, আর ইকতালা শব্দটি বা কালিমাটি কাইল থেকে এসেছে, কাইল হচ্ছে ওজনে মাপা নয়। আরবি ভাষায় কাইল এবং ওজনে পার্থক্য আছে। কাইল হচ্ছে পাত্রে মাপা, হ্যাঁ কাঠাতে মাপা, বুঝলেন না? মহিলারা কাঠাতে চাল মাপে দেয়, হ্যাঁ আজকাল আপনার বিভিন্ন আপনার কি কোটার ইয়ে হয়ে গেছে, সিস্টেম হয়ে গেছে, কিন্তু আগে ব্যাতের কাঠা পাওয়া যেত, তারপরে ব্যাতের আড়িতে ধান মাপা হইতো, ধামা আড়ি ধামা এগুলো তো বুঝেছেন, হ্যাঁ এখনো আড়ি ধামা আছে। তো এতে মেপে দিত, দাঁড়িপাল্লায় ধান ওজন করতো না, দাঁড়িপাল্লাতে গম ওজন করতো না, একে কাইল বলা হয়। সা ওইরকমই, মুদি ওইরকমই, এগুলি পাত্র, যে পাত্রগুলিতে চামড়ার পাত্র, যে পাত্রগুলিতে মেপে দেওয়া হইতো একটা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা দাঁড়িপাল্লার ওজন না, এটা হচ্ছে সেই কাঠা বা পাত্রের মাপ, যেটা কিলোর ওজনে কত হয়, আড়াই কেজি থেকে তিন কেজি হয়। এই জন্য একটা হচ্ছে কেউ আড়াই কেজি, কেউ পরে তিন কেজি, কেউ তিন কেজি, কেন বলছে? যদি ওজন হয়তো তাহলে মনে হতো যে আড়াই কেজি, আড়াই কেজি। এর কারণ হচ্ছে যে কাঠার ব্যাপার সপার, সেজন্য হয়তো ধানের ওজন কম হবে, ধানের ওজনে হয়তো আড়াই কিলোতে ভর্তি হয়ে যেতে পারে, জয়ের ওজনে সোয়াদিক কিলোতে ভর্তি হয়ে যেতে পারে যদি আড়াই কিলো কম নয়। কিন্তু যদি চাউলের ওজন ধরেন গম দেন তাতে, তাহলে তিন কিলো বেশি লাগতে পারে। তো কাইল বলা হয় কাঠা বা পাত্রে কোটাতে মাপাকে, আড়িতে ধামাতে মাপাকে, আমরা ছোট করে দেখেছি ধান মাপতে আড়িতে ধামাতে। আর ওজন বলা হয় দাড়ি পাল্লা, ও আকিমুল ওয়াজন বিল কিস্ত ওয়ালা তুখসিরুল মিজান, আল্লাহ পাক বলছেন তোমরা ন্যায়সঙ্গত ওজন কায়েম করা, অর্থাৎ ওজন যখন করবে মেপে দিবে তখন তোমরা ন্যায় বিচার করবে, ন্যায় আচরণ করবে। ওলা তুফসির মিজান, দাড়ি মারবে না তোমরা, মিজান মানে দাড়ি, এ দাড়ি মারবে না। এজাকাল আলান নাস, মুতাফিফিন কারা, যাদের যারা দুর্ভোগ রয়েছে, ধ্বংস রয়েছে, যখন তারা মানুষের কাছ থেকে মেপে নেই, ইস্তাফন তখন পূর্ণ মাত্রাই নেই, ইস্তাফা মানে পুরোপুরি নেওয়া, একবারে পূর্ণ মাত্রার উপরে, ঝুঁকিও নেই, দাড়ি পাল্লায় হলে ঝুঁকিও নেই, যদি কাটাতে নেই, আড়িতে নেই, ট্রাইবেল খাড়া করে নেই, ব্যস্ত ফোন পূর্ণ মাত্রায়, একটু কম তো হবেই না বেশি হতে হবে। ওয়াইদা কালুহুম, আর যখন লোকদেরকে ওজন করে দেই, কাইল মানে মেপে দেই পাত্রে, আওয়াজানোহম অথবা ওজন করে দাঁড়ি পাল্লায় ওজন করে দেয়। দেখেন এখানে দুই রকমের মাপের কথা আল্লাহ উল্লেখ করেছেন, কালুহুম আওয়াজানোহম, তখন তারা কি করে, যেহেতু দেওয়ার ব্যাপার সেবার আছে, তাহলে কালা মানে ওজন করে দেওয়া, আর ইকতালা মানে নেওয়া। আরবি ভাষা কত সমৃদ্ধ ভাষা, একই ধাতু কাইল, দুটোরই মাত্রা ধাতু হচ্ছে কাইল, কালা একই হলো কাইলাম, এটা হচ্ছে মেপে দেওয়া, আর ইকতালা একটা হলো ইকতিয়ালাম, এটাও কাফ ইয়ালামি মাত্রা ধাতু, এর মানে হচ্ছে তখন নেওয়া মেপে, যখন তারা মেপে দেই আওয়াজানু অথবা ওজন করে দেয়, ইউক্সেরুন তখন কি করে, কম করে দেই, আকসার ইউক্সেরুন মানে কম করা, ইন্নাল ইনসানাকে খুসর, সেই জন্য বলা হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত কে, যার যতটা পাওয়া উচিত আর পেলে সে সুখী হবে তা পেল না, মমিন মুসলিম জান্নাত পাওয়া উচিত, জান্নাত না পেয়ে হত ভাবে জান্নাত যেতে হলো, ভাবে তাহলে দেখো ক্ষতিগ্রস্ত, আল্লাহর আজাবে ধরা ছিল ক্ষতিগ্রস্ত। তো খাসারা মানে হচ্ছে যা পাওয়া প্রয়োজন তা পেল না, সে তো কম দেয় ইফতারের মানে আলাই এমন, যারা এরকম কাজ করে নেওয়ার সময় বেশি করে নেই আর দেওয়ার সময় হ্যাঁ কম করে দেই, দাড়ি মারে আলাই এমন, তাদের কি বিশ্বাস নেই, তাদের কি এইরকম ধারণা নেই, তাদের কি চিন্তা নেই, এগুলোকে অনেকে ভাব অর্থ করেছে, জান্নাত এজন্য মানে ধারণা করা, আবার কখনো কখনো ইয়াকিনের অর্থ আসে, তো এখানে ইয়াকিনের অর্থটা বেশি মানে সুন্দর হবে, তাদের কি বিশ্বাস নেই, আল্লাহ এজন্য ওলাইকা, তারা কি বিশ্বাস করে না, ওলাইকা ফাই, তারা কি বিশ্বাস করে না, কি বিশ্বাস করে না, আন্না মুহাম্মদ ওফোন, তাদেরকে উত্থিত করানো হবে, তাদেরকে উঠানো হবে মাটি থেকে কবর থেকে, লিয়াউমিল আজিম মহাদিবসের উদ্দেশ্যে, বিশ্বাস নেই, তাহলে এখানে ধারণার কথা নাই, তারা ধারণাতে আছে, তাহলে ইমান ইয়াকিন নেই, তাহলে এই জন্য এখানে জান্না মানে হচ্ছে ইয়াকিনের অর্থ, তাদেরকে বিশ্বাস নেই অর্থাৎ পরকালে বিশ্বাসী নয়, পুনরুত্থানে বিশ্বাসী নয় তারা, যে তাদেরকে মহান দিবসের জন্য উঠানো হবে সেই দিবসে, ইয়াওমা ইয়াকুমুন সিজদীন, কোন দিন দিন সমস্ত মানুষ আন্নাস মানে সমস্ত মানুষ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত মানুষ দণ্ডায়মান হবে লিরব্বিল আলামিন বিশ্ব জাহানের অধিপতির সামনে তার জন্য মানে তার সামনে দণ্ডায়মান হতে হবে সবাইকে আল্লাহ পাক তাহলে কাবিরা গুনাহ পাপ নিষেধ করলেন এই পাপটি আর তারপরে মানুষকে ইমান আমলে উৎসাহিত করলেন যে তোমাদের ইমান যদি থাকে একদিন ওকে হিসাব দিতে হয় তাহলে তোমরা কখনো এরকম পাপ করতে পারো না তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুই শ্রেণীতে ভাগ করেছেন ফুজ্জার আর আবরার ফুজ্জার ফাজেরের বহুবচন অর্থাৎ পাপিষ্ট অপরাধী অপরাধী ফাসেক পাপিষ্ঠদের পরিণাম কি হবে তারা কোথায় যাবে তাদের কি অবস্থা হবে তারপরে আল্লাহ পাক আবার আবরার সব কর্মশীল নেক লোক তাদের কি হবে আল্লাহ পাক উল্লেখ করেছেন যাতে করে মানুষ সৎ হয় আর অসৎতা ছেড়ে দেয় বেঈমানি ছেড়ে দেয় হারাম খাওয়া ছেড়ে দেয় অন্যায় কাজ করা জুলম অত্যাচার ছেড়ে দেয় আল্লাহর হক নষ্ট করা ছেড়ে দেয় মানুষের হক নষ্ট করা ছেড়ে দেয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এইরকম করেছেন যখন অসৎদের কথা উল্লেখ করা হয়েছে তখনই সৎ লোকদের কথা উল্লেখ করা হয়েছে যাতে ভয়ের সৃষ্টি হয় আর আগ্রহ সৃষ্টি হয় ভালো কাজে আগ্রহ সৃষ্টি হয় আর খারাপ কাজ পাপ করে তাহলে ভয় যাতে ভয় ভীতি সৃষ্টি হয় ওই রকমই যখনই আল্লাহ পাক জান্নাতের কথা উল্লেখ করেছেন তখন জান্নাতের কথা উল্লেখ করেছেন বা আগে হয়তো জান্নাতের কথা উল্লেখ করেছেন তারপরে জান্নাতের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক বলছেন কাল্লা ইন্না কিতাব আল ফুজ্জার লাফি সিজ্জিন কাল্লা সম্পর্কে আগে বলেছি যে কাল্লা মানে দুটি অর্থ হয় একটা হয় নিশ্চয়ের অর্থ হয় হাক্কান মানেও হয় হাক্কানের অর্থ নিশ্চয়ের অর্থ হয় তা অর্থ এখানে করা যেতে পারে আর কাল্লা মানে কখনো নয় হ্যাঁ এই তাকিদের সাথে নাও করা হয় প্রথম এই অর্থ নিয়ে যেটা একটি স্পষ্ট কাল্লা নিশ্চয় নিঃসন্দেহে নিঃসন্দেহে বলার পরে আল্লাহ বলছে ইন্না নিশ্চয় কিতাব আল ফুজ্জারে পাপিষ্টদের আমল নামা কর্মলিপি কোথায় থাকবে লাফি সিজ্জিন সিজ্জিনে থাকবে সিজ্জিন নামক স্থানে থাকবে সিজ্জিন শব্দটি উৎপত্তি হয়েছে কি থেকে সিজিন থেকে সাজানা আসছেন মানে কাউকে বন্দি করা আটক করা আর ওখান থেকে সিজিন বলা হয় জেলকে সিজিন কর্ম বালাকা তো আল্লাহ পাক বলছেন যারা পাপিষ্ট অপরাধী তাদের আমল নামা থাকবে কোথায় সিজিনে থাকবে সিজিন কোথায় সিজিন আল্লাহর সিজিন হচ্ছে সিজিন হচ্ছে জেল হ্যাঁ জাহান্নাম এই জাহান্নাম আছে কোথায় এই সম্পর্কে কবর আজাবের হাদিস প্রমাণ করে যে পাপিষ্ট গুনাগার কাফের বেদিন মুনাফিক বেনামাজি তাদের আত্মাগুলিকে যখন আকাশের দিকে ফেরেশতাগণ নিয়ে যাবেন মালাকুল মত এবং তার সাথে সঙ্গে ফেরেশতাগণ নিয়ে যাবেন আকাশের দরজা খুলতে বলবে বাবা খোলো খোলো না খোলা হবে না আল্লাহ না তো ফাত্তা হলাম আবু সামাই এদের জন্য আকাশের দরজায় খোলা হবে না তার খোলা হবে না যখন আকাশের দরজা তাহলে বোঝা গেল যে সিজিন ওপরে নেই ওয়ালায়াত করবো না জান্না এবং জান্নাতে তারা যাবে না হাত্তা ইয়ালিয়াল জামাল ফিসমিল খিয়াত এটা অসম্ভব আর বিষয়ের সাথে আল্লাহ তুলনা করেছেন যে কোন উট আর সুচের ছিদ্র দিয়ে যে পাছায় ছিদ্র আছে ছিদ্র দিয়ে কোন উট প্রবেশ করতে পারবে যেমন অসম্ভব তেমনি কাফির মুনাফিক মুশরিক তাদের দাখিল হওয়া অসম্ভব এটা যেখানে এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদের জন্য গুনাহগারদের আত্মার জন্য আকাশের দরজা খুলবেন না তাহলে বোঝা গেল সিজিন কোথায় আছে সিজিন নিচে আছে তাই ইমাম তাবারী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে সিজিন রয়েছে সাত স্তর সাত তবাক জমিনের নিচে মানুষ প্রথম স্তরে খোঁজ খবর রাখে না যে মাটির তলায় এই সমুদ্রে এখানে ছোট সমুদ্রে কি আছে উপসাগরে কি আছে তাহলে আত্মাবার জমিনের নিচে কি আছে খবর রাখে খবর রাখে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদে হাদিস আছে তা দিয়ে বোঝা যায় যে জাহান্নাম সিজ্জিন মাটির তলায় আছে ওই হাদিসে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তারকাবিল বাহরা সমুদ্রে তোমরা সফর করবে না পানিতে সফর করবে না শখ করে আমোদ পূর্তি করার জন্য যায় ভ্রমণ করা সেই কাজ করিও না নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে সহানুভূতির নিষেধাজ্ঞা মায়া মমতা ভালোবাসা নিষেধাজ্ঞা কারণ ক্ষতিগ্রস্ত হবে তুমি পাপ হয়ে যাবে কাজিরা গোনা হয়ে যাবে এই জন্য নাই তুমি ধ্বংসে পতিত হইতে পারো আর সময় বিপদগ্রস্ত হইতে পারো সেই জন্য ইল্লা হাজ্জান আও মৌতামেরান আও গাজিয়ান ফি সাবিলিল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ, যদি হজে যাও আর সমুদ্র সফর করতে হয় করো, ওমরায় যেতে হয় করো, যেমন পানি জাহাজের সফর ছিল আগে, ওড়ো জাহাজের আগে হজ ওমরায় মানুষ আসতো পানি জাহাজে, চিটাগাং থেকে চাপতো, কলকাতা থেকে চাপতো, বোম্বাই থেকে চাপতো, মাদ্রাস থেকে চাপতো, আর যে আল্লাহ রাস্তায় জিহাদ করতে যদি যেতে হয় আর পানি জাহাজ চাপতে হয় না, চাপো, কারণ বেরিয়েছে আল্লাহর রাস্তা হিসাবিল্লাহ, আল্লাহর মেহমান, হজ ওমরায় হচ্ছে আল্লাহর মেহমান, আল্লাহর রাস্তা জিহাদ হিসাবে লোক আল্লাহ বেরিয়েছে গাজী, হয় শহীদ হব না হয় আল্লাহ কাফেরদের কাছে আল্লাহর সত্য দিনকে পৌঁছে দেব, এই উদ্দেশ্যে পৌঁছে দিয়ে ফিরে আসবো, এই উদ্দেশ্যে তো বেরিয়েছে, সুতরাং সফর করো। তারপরে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন তোমরা সমুদ্রে শক করে ফুর্তি করার জন্য আমোদ করার জন্য সফর করবে না, ফা ইন্না তাহতাল বাহরে নারান, কারণ সমুদ্রের নিচে আগুন আছে। এই হাদিস নিয়ে গবেষণা করতে গিয়ে হতে পারে সায়েন্স কোনোদিন নতুন কোনো গবেষণা নিয়ে আসতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন। আমি শুধু এতটুকু বললাম যে এই হাদিস ইঙ্গিত বহন করে যে সিজ্জিন জাহান্নাম কোথায় আছে, মাঝে নিচে আছে, কিন্তু সমুদ্রের তলায় যে আগুন আছে, কেমন আগুন আছে, কোন ধরনের আগুন আছে, হতে পারে সায়েন্স আবিষ্কার করতে পারে, যে হ্যাঁ যে এছাড়াও বহু জিনিস আবিষ্কার করতে পারে। তারপরে কেউ কেউ বলেছে যে নার মানে পেট্রোলের ব্যাখ্যা করেছে, পেট্রোল হচ্ছে আগুন, হ্যাঁ আগুনে একটু যদি ছোঁয়া পায় দেখেন পেট্রোল কি করে, তার উপর অনেক কিছু আবিষ্কার হতে পারে, আল্লাহর কথা রসুলের কথা সত্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম যে সিজ্জিনের কথা, ফুজ্জার পাপিষ্ঠদের আমলনামা কোথায়, সিজ্জিনে, কারণ সেখানে তাদের অবস্থান আসল বোঝানো হয়েছে, অবস্থান সেখানে, যখন সেখানে অবস্থান তো তাদের হিসাব নিকাশও সেখানে, জেলে যারা কয়েদি তাদের হিসাব নিকাশ ওখানে আছে, তাদের রেকর্ড আছে, ফাইল আছে, তাদের কেসে কি হয়েছে না, যে সব জেলের অফিসে আছে, জেল অফিসে। অমা আদ্রাকা মা সিজ্জিন, হে নবী আপনাকে কোন বস্তু জানাবে বা আপনি কেমন করেই জানবে, কেমন করে জানবে এটা হচ্ছে ভাব অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে যে আপনাকে কোন বস্তু জানাবে যে মা সিজ্জিন, সিজ্জিন বা কি বস্তু, সিজিন বা কি, মানে আপনি কেমন করে জানবেন সিজিন বা কি যদি আল্লাহ পাক না জানান। তারপর আল্লাহ পাক বলছেন কিতাবুন মারকুম, কিতাবুন মারকুম এটি সিজিনের ব্যাখ্যা নয়, এটি হচ্ছে ওই যে কিতাবের কথা বলা হয়েছে, ফুজ্জারদের কিতাব আমলনামা, পাপিষ্ঠদের আমলনামা, কেমন আমলনামা, কিতাবুন মারকুম, মারকুম মানে লিখিত, রকম নম্বরকে রকম বলে, লিখতে হয় লেখা নম্বর, তো কিতাবুন মারকুম মানে লিখিত কর্মলিপি, লিখিত পুস্তক, লিখিত আমলনামা যা লিখা রয়েছে, ওয়াইলুন ইয়াউমায়িযিন লিল মুকাজ্জিবিন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনে দুর্ভোগ হবে লিল মুকাজ্জিবিন, মিথ্যাচারীদের জন্য, মিথ্যাচারীদের জন্য, মিথ্যাচারী কারা, আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, সবচেয়ে বড় মিথ্যাচারী, মিথ্যুক, মিথ্যা প্রতিপন্নকারী কারা, যারা মিথ্যা মনে করতো বিয়মের দিন, বিচার দিবসকে, ইয়ম মানে দিন দিবস, আর দিন মানে হচ্ছে এই দিন মানে এই দিন নাই, এই দিন মানে হচ্ছে বদলা প্রতিদান, তো প্রতিদান দিবস, প্রতিদান দিবস হচ্ছে বিচার দিবস, দিন মানে হচ্ছে প্রতিদান, দিন মানে ধর্ম হয় ইন্না দিন আইন্দাল্লাহ, এখানে দিন মানে ধর্ম, আল্লাহ নাজরকৃত জীবন বিধান, আর মালিক ইয়মের দিন এ হচ্ছে দিন মানে হচ্ছে জাজা প্রতিদান, তো প্রতিদান দিবসকে তারা মিথ্যা মনে করত, আর এই প্রতিদান দিবসকে মিথ্যা মনে করে না একমাত্র কি ছাড়া, প্রত্যেক সীমালঙ্ঘনকারী, মোতাদিন সীমালঙ্ঘনকারী, আর আসিম মানে পাপিষ্ঠ, ইসম মানে গোনা, আর আসিম মানে হচ্ছে পাপিষ্ঠ, পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারী ছাড়া এই বিচার দিবসকে কেউ মিথ্যা মনে করে না। তাহলে বিচার দিবস, আখেরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, কবর, জীবন, পুনরুত্থান, আল্লাহর সামনে জবাবদিহি, আমল নামা, আর পেশোয়া ডান হাতে বাম হাতে, এসব কথা মিথ্যা মনে করে কারা, যারা জালেম সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি যারা করে, যারা পাপিষ্ঠ, তারা ইলা তুতলা আলিহ আয়াতনা, তাদের সামনে যখন আমার আয়াতগুলি আবৃত্ত করা হয়, পাঠ করে শোনানো হয়, তিলাওয়াত করা হয়, তুতিলা মানে তিলাওয়াত করে শোনানো হয়, হ্যাঁ আবৃত্তি করা হয়, তাহলে তখন তারা জবাবে বলে শোনে, মানে না তারা শুনতে চায় না, আমল করতে চায় না, সংশোধন করতে চায় না, কি বলে কাল আসাতিরুল আউয়ালিন, এগুলি প্রাচীন যুগের বা পূর্ব যুগের কি উপকথা বা কাহিনী যাই করেন। আসাতির উস্তুরাচনের জমা, উস্তুরা বলে কিচ্ছা কাহিনী, প্রাচীন যুগের গাল গল্প যেগুলি হয়নি হয়তো। অনেক ইচ্ছা কাহিনী দেখবেন চাষিরা এমন গল্প শোনা সারা রাত পার করে দেয় গল্প, তো কিছুই নাই সেগুলি আসলে। ছোটকালে শুনতাম আসার চোখে পানি চলে আসতে, আসলে বুঝতাম না যে এগুলি কাল্পনিক গল্প। হারিয়ে দুঃখের কষ্টের রাজা রানীর ছেলে মেয়ের তাদের এসব দুঃখ কষ্টের কাহিনী চোখে পানি চলে আসতে, কিন্তু যে জানে যেগুলি গাল গল্প এগুলি হচ্ছে হ্যাঁ উপন্যাস উপকথা বা কাহিনী মিথ্যা কিচ্ছা কাহিনী, এগুলি বানানো মানুষের। তো কোরআনকে কোরআন তেলাওয়াত করে তাদের শোনানো হলে কি বলে, আরে চোদ্দশো বছর আগে এরকম পুতির কথা বলছো, আজকাল মডার্ন এক শ্রেণীর মুসলিমরা এরকম কথা বলে, চোদ্দশো বছর আগের ওই কোরআনি আইন তোমরা চালু করবে, যারা এই দুনিয়ার দলগুলি করে তাদের অধিকাংশদের বক্তব্য এরকম, আজকাল আবার কোরআনি আইন দিয়ে শাসন করবে, এটা হতে পারে? পৃথিবী কত এগিয়ে চলে গেছে, সায়েন্সের যুগ টেকনোলজির যুগ, দুনিয়া কোথায় চলে গেছে, কাঁধে চলে গেছে, আর এখন কোরআন করে চোদ্দশো বছর আগের কথা অস। এরা কারা? মুকাজ্জিবিন, এরা মুকাজ্জিবিন আল্লাহ বলেছেন এদেরকে, এদেরকে আল্লাহ বলেছেন মুরতাদ, হ্যাঁ সীমালঙ্ঘন করি জানলেন, এদেরকে বলেছেন আল্লাহ আসিল পাপিষ্ঠ, এদেরকে আল্লাহ ফুজ্জার বলেছেন। আল্লাহ আকবার, আল্লাহ পাক তাদের সামনে তেলাওয়াত করা হইলে তারা এরকম বলে বললেন, তাহলে বোঝা গেল যে যদি তারা তো তেলাওয়াত করেই না, কোরআন করেই না, ছেলে মেয়েদেরকে পড়াই না, যদি তাদেরকে কেউ শোনাতেও যায় তবু তাদের মন্তব্য হচ্ছে এরকম, বুঝলেন? বাস্তব সত্য না, আজকাল বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতি যারা, তারা দিনের ধার ভারেই না, নিজেও শেখে না, ছেলে মেয়েদেরকে কোরআন শিখেও দেয় না, ইসলামিক প্রতিষ্ঠানে শেখায় না, যত গরিব খোড়া ল্যাংরা যা আছে এগুলি মাদ্রাসায় পড়বে, এরা মাদ্রাসায় পড়বে না। দেখেছেন যে বড় বড় আশ্রাতের ছেলে মেয়েরা পড়ে আলেম হয়েছে, দিন শিখেছে, কখনো পাবেন না আজকে মুসলিম সমাজে। আমাদের দেশের প্রেক্ষাপটে, সৌদি আরবের প্রেক্ষাপটে বা আরো দুগুলো প্রেক্ষাপটে আলোচনা করছি না, দেখুন নিজেরা তো পড়ে না, কিন্তু কোন আলেম কোন দায়ী কোন বক্তা যদি তাদেরকে আল্লাহর কথা রসুলের কথা শোনাতে যায়, কোরআন কথা শোনাতে যায়, এলা তুতুল আলী আয়াত না, আমার আয়াত যদি পড়ে শোনানো হয় তো বলবে আগের গুলো উপকথা। কোন মন্ত্রী ছেলে আলেম হয়েছে দেখাতে পারবেন? পঞ্চাশ বছরের ইতিহাস, উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ইতিহাস আপনাদেরকে গবেষণা করে দেখতে বললাম, তদন্ত করে কোন মন্ত্রীর ছেলে আলেম পাবেন না আপনি, হ্যাঁ হবেন? তাহলে তাদের চিত্রকে আল্লাহ তুলে ধরেছে, এটি হচ্ছে কাফেরদের চরিত্র, যারা কোরআন তাদের সামনে শোনা হবে তারা ইমান আনতো না, বলতো আসাতিরুল আউয়ালিন, এসব অচল, এসব পরে কি হবে, কি ভবিষ্যৎ আছে, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পশ্চিমা দেশের বান্দিকাতে পড়ে আসবে, তাহলে আমি মন্ত্রী, আমার এই মন্ত্রী তুলে দিতে পারবে, আমার এলাকায় আমি ইলেকশনে লড়ছি, এখানে এসে দাঁড়াতে পারবে, জিততে পারবে। দুনিয়া দুনিয়া পেট পেট নেতৃত্ব ছাড়া দিনের কোনো কথা নেই, আখেরাতের কোনো কথা নেই, কোরআনের কোনো কথা নেই তাদের জীবনে। আল্লাহ আকবার, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন কাল্লা হাক্কান সত্যি, অথবা কাল্লা মানে কখনো নাই, আগেটার অর্থ করেন কখনো নাই, মানে আগে যে তাদের কথা বলা হয়েছে যে তাদের ধারণা আগের আয়াতে ছিল, তাদের ধারণা বা এরকম যে তারা কিছু উঠা হবে না, মানে যদি তারা ধারণা করে তাদেরকে ওঠানো হবে না, পুনরুত্থান হবে না তাদের, তাহলে কাল্লা কখনো এরকম নয় আসলে, বরং অবশ্যই তাদেরকে ওঠানো হবে, আগের কাল্লার অর্থ যদি কখনো নয় অর্থ করেন, এখানে কাল্লা বলরানা কখনো নয়, তাদের এই আচরণ এটি কখনো ভালো নয়, কেন তাহলে এটি হয়েছে? বলরান আলা কুলুবিহিম, আল্লাহ বলছেন বরং বলের পরে কিছু কিছু কেরাতের আলেমদের নিকট এখানে সাক্তা রয়েছে, মানে বিরতি রয়েছে, বিনা শ্বাস ছেড়ে দেয়, শ্বাস ছাড়তে হবে না, কিন্তু একে সাক্তা বলে, অফ বলে যে শ্বাস আপনি ছেড়ে দেন আর থামবেন, এটা অফ বলে, আর সাক্তা বলে যে থামবেন কিন্তু শ্বাস আপনার ধরে রাখবেন, আপনি শ্বাস ছাড়বেন না। তো কোন কোন আলেমদের নিকট সাক্তা রয়েছে, সাক্তা না করলেও চলবে, করলেও কোনো অর্থে কোন রকমের অসুবিধা হবে না, বলবে না, আর না করলে কোনো বললাম কাল্লা বল রানা আলা কুলুবিহিম মা কামে সেবন, এরকম তেলাওয়াত করবেন, অথবা বলুন কাল্লা বল রানা আলা কুলুবিহিম মা কামে সেবন, থামলেন না, বরং রানা আলা কুলুবিহিম তাদের হৃদয়ের ওপর জং হয়ে গেছে, মরি চলে গেছে, হৃদয় কি হয়েছে, মরি চলে গেছে, হৃদয়ের ওপর মরিচা লাগে, যে হার্ট রয়েছে, ফলে তাতে মরিচা লাগে। কেমন মরিচা? কিসের? মাকামে আসতে বোন, তাদের কৃত কার্য বদ আমলে পাপের, পাপের মরিচা লাগে। যেমন লোহার ওপর মরিচা লাগে, পানি পড়লে, রস পেলে, দীর্ঘদিন পড়ে থাকলে, পরিষ্কার না করা হলে, অস্ত্রে মরিচা লাগে, জং লাগে, ঠিক তেমনি মানুষের প্রত্যেকের অন্তরে মরিচা লাগে পাপের কারণে, গুনার কারণে। যার যত বেশি গুণা বেশি তার অন্তরে তত বেশি মরিচা জং আছে, এবং এই জং মরিচা ছুটবে কিসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তিগফারে ছুটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইন্নাহু লায়গানু আলা কলবি, আমার অন্তরে ময়লা মরিচা পড়ে পড়ার চেষ্টা করে, কিন্তু ইস্তিগফারে তা দূরীভূত হয়ে যায়। তাহলে আপনি যদি সকাল বিকাল সব সময় জমতে ফিরতে ভুল হয়ে যাচ্ছে, উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে মাফ করে দাও, আল্লাহ তিন তোমার কাছে মার্জনা কামনা করে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাই, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি করেন, তাহলে অন্তরে যে মরিচা পড়ে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে, কখনো কখনো পাপের দিকে ঝোঁক যাচ্ছে, লোভ বেশি হয়ে যাচ্ছে, যেই লোভ হয়তো অনেক ফরজ আজেবের ত্রুটি সৃষ্টি করে দিচ্ছে ইত্যাদি এসব হচ্ছে, বা কখনো অন্তরে হিংসা বিদ্বেষ, কারো সম্পর্কে কোনো রকম ভুল ধারণা ইত্যাদি হয়ে যাচ্ছে, এগুলি সব দূর হয়ে যাবে। তারপরে শুতে যাচ্ছেন অন্তরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, কারো সম্পর্কে অন্তরে ব্যথা নেই, আক্রোশ নেই। তো আল্লাহ পাক বলছেন যে মানুষের পাপের কারণে কৃতকার্যে, মাকামে আসতিবন মানে তাদের কৃতকার্য, তাদের পাপের কর্মের কারণে কি হয়ে যায়? তাদের হৃদয়ের উপর জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিল্লা মাহজুবুন, পশ্চিমকালেও নয় বা সত্যি, ইন্নাহুম আন রাব্বিহিম, এরাই যাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে, যারা কোরআনকে বলেছে যে এটি হচ্ছে উপকথা, এটি হচ্ছে মিথ্যা প্রাচীন যুগের পুরনো কাহিনী কিসা, তারা তাদের রব হতে সেই দিন অর্থাৎ বিচার দিবসে কিয়ামতের দিন লা মাহজুবুন, পর্দার আড়ে হয়ে যাবে, মাহজুবুন তাদেরকে আড়ে করে দেওয়া হবে, আল্লাহকে দেখতে তারা পাবে না, আল্লাহর দিদারের মতো আজিম সবচেয়ে বড় নিয়ামত সে নিয়ামত থেকে তারা বঞ্চিত থাকবে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? এই আয়াত আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামারা যারা বলেছেন যে মমিন বান্দা যারা জান্নাতে যাবে, জান্নাতি, তারা আল্লাহর দিদার লাভ করবে, দিদার লাভ করে ধন্য হবে, তারা এই আয়াত পেশ করেছেন দলিলে, কয়েকটি আয়াতের এবং হাদিসের, বহু হাদিস রয়েছে যা প্রমাণ করে যে মমিন বান্দা জান্নাতি সবচেয়ে বেশি খুশি হবে, হ্যাঁ, আল্লাহকে দেখে, আল্লাহকে দেখে, আল্লাহর দিদার। দিদার শব্দটি ফার্সি শব্দ, কিন্তু আমাদের দেশের মানুষের বুঝে সেই জন্য দিদার বুঝছে, দিদান মানে দেখনা, দিদান মানে দেখা, প্রত্যক্ষ করা। তো আল্লাহ আরবিতে রুইয়াতুল্লাহ আছে, কোথাও দিদার উল্লাহ নেই, হ্যাঁ, আমাদের দেশে দিদার অনেকের নাম রাখে, হাজি দিদার আলী। তো এই আয়াতে কি বলা হলো? যে কাফের জালেম যারা কোরআনের বিধান মানেনি, মিথ্যা মনে করেছে, পুনরুত্থানকে মিথ্যা মনে করেছে, যারা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করেছে, পাপিষ্ট, তারা আল্লাহকে দেখা থেকে কি হবে? পর্দাবৃত, মহাজীবন পর্দাবৃত, আরে থাকবে, বঞ্চিত থাকবে। তাহলে বোঝা গেল যে কারা দেখবে? একদল অবশ্যই আছে তারা দেখবে, এখানে গুরুত্ব পড়ে। আর যদি দেখা না থাকে তাহলে গুরুত্ব কি? কাফের পর্দার আড়ে থাকবে আর মমিন দেখবে না, তাহলে এমন কোন আজাব হলো তাদের জন্য? হ্যাঁ, এমন কোন তাদের জন্য সর্বনাশ হইলো? হ্যাঁ, কেমন কোন বড় বয়স জিনিস হারালো? না, কেউ পাইলো তাও পেলো না, না কাফেররা পাবে না, তার মানে মমিনরা এই নিয়ামত পাবে। আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন ওজুহুম ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, ওজুহুম ইয়াউমাইযিন নাযিরা দাদি, সেই দিন মুমিনদের চেহারাগুলি সতেজ থাকবে, সতেজ নাযিরা, তরতাজা থাকবে, একবার সুস্বাচ্ছন্দ ফুটে উঠবে চেহারায়। দেখেন যারা সুখে থাকে তাদের চেহারা দেখলে বোঝা যায় সুখ স্বাচ্ছন্দ্য আছে, আর একেবারে অভাবী দুঃখিত আর শোকে রয়েছে, রুগ্ন অবস্থা রয়েছে, চেহারা মলিন হয়ে কালো হয়ে আছে, খেতে পাইনি, বিভিন্ন রকম দুশ্চিন্তা রয়েছে তাদের চেহারা দেখুন, তাহলে ওর একটা সতেজতা চেহারার উপর খুঁজে উঠে। আল্লাহ বলছেন ওজন আমার জন্য হবে রাহ, মমিনদের চেহারা জান্নাতে অত্যন্ত উজ্জ্বল হবে, তরতাজা হবে, এলা রব্বিহা, এবং তাদের রবের দিকে নাযিরা, জয় দিয়ে যেটা, হ্যাঁ, মানে কি করবে? দেখতে থাকবে, তার নজর প্রমাণিত হলো আল্লাহ দিকে তারা দেখবে, স্পষ্ট আয়াত। আল্লাহ পাক আরাকায়াতে বলেছেন ইল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল তাদের জন্য হুসনা মানে জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা আরো ফাও রয়েছে, অতিরিক্ত রয়েছে। এই জিয়াদা মানে হচ্ছে ফাও, আমাদের দেশের ভাষায় অতিরিক্ত। এই জিয়াদার তাফসীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর জিয়াদা তো হে রুয়ে আল্লাহকে দেখা, জান্নাতে যা চাইবে তাই তাদের জন্য হবে। এবং ওয়ালাদাইনা মজিদ, আমার কাছে আরো অতিরিক্ত ফাও আর সেটাও দেব, মজিদ দেব, অর্থাৎ আমি দেখা দেব তাদেরকে, আমাকে দেখতে পাবে তারা। আল্লাহ পাক যেন আমাদেরকে তার সুযোগ দান করেন, আমাদেরকে যেন ভাগ্যবান করেন তার বিদাত দিয়ে। কিন্তু যারা বিদাতপন্থী অস্বীকার করেছে যে না আল্লাহকে দেখা নাই, আল্লাহ নিয়ামত দেখা, তারা মাহরুম থাকে। কারণ এই আকিদায় যখন বিশ্বাসী নাই, তারা জান্নাতে গেলেও আল্লাহর এই আজিম বড় নিয়ামত থেকে মাহরুম বঞ্চিত থাকবে। সুম্মা ইন্নাহু লাসালুল জাহিম, তারা পর্দাবৃত হয়ে গেল, আল্লাহকে দেখতে পেল না, আরে হয়ে গেল। তারপরে তাদের পরিণাম কোথায়? সুম্মা অতঃপর তারা লাসালুল জাহিম, জাহান্নামে প্রবেশকারী হবে। লাসালু মানে প্রবেশকারী হবে, জাহান্নামে, জাহিম জাহান্নামের একটি নাম, জাহান্নামে তারা প্রবেশ করবে। তারপরে তাদেরকে বলা হবে জাহান্নামে, জাহান্নামে গিয়ে চলে গেছে, প্রবেশ করে গেছে, দৈনিক শাস্তি আজাব শুরু হয়েছে। আর মানসিক শাস্তি, মানুষের দুই শাস্তি যখন থাকে তখন সবচেয়ে বড় শাস্তি, ঠিক না? কোন মানুষ যদি স্বাস্থ্যগত দিক থেকে, শারীরিক দিক থেকে অসুস্থ থাকে আর মানসিক দুশ্চিন্তাও থাকে, স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ, বিছানায় পড়ে আছে হাসপাতালে আর স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ, ছেলে মেয়ে দেখতে যায় না, তাকে ঘৃণা করে, তাহলে কত বড় আঘাত তার জন্য, মানসিক আঘাত আর দৈহিক আঘাত ডবল আঘাত, ঠিক না? তো জাহান্নামীদের এরকম দুই রকম আঘাত হবে, এক হচ্ছে দৈহিক আঘাত জাহান্নামে জ্বলছে, আর মানসিক আঘাত এই বলা হবে। তোমায় ওখান, তারপরে বলা হবে ফেরেশতা গণ বলবেন তাদেরকে, হাজাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, এই এই সব আখিরাত এবং আখিরাতের যে পরিণাম একে তো তোমরা মিথ্যা নয় করতে, তুকাজ্জিবুন বিশ্বাস করতে না, জাহান্নামে তোমাদের বিশ্বাস ছিল না, নেওয়া এখন জান্নাতে বিশ্বাস করছিল না, জান্নাত জান্নাত থেকে মাহরুম করে বঞ্চিত। তারপরে আল্লাহ পাক বলছেন কাল্লা, কোশ্চেন কালেও নয়, তাদের এই আচরণ মোটেও উচিত নয়। ইন্না কিতাব আল আবরার লাফি ইল্লিন, অথবা হাক্কা, নিশ্চয়ই নিঃসন্দেহে কিতাব আল আবরারে, আবরার বারগুনের জমা, যেমন ফুজ্জার ফাজেরের জমা বহু বচন, তেমনি বার বার আল্লাহ রয়েছে নাম্বার। হ্যাঁ, ইন্না ওয়াল বারুর রাহিম, আর বারো মানে সৎকর্মশীল হয়, দুটি অর্থ হয়। এখান থেকে সদাচরণ, মাতা পিতার সাথে সদাচরণকে বলা হচ্ছে বিরুল ওয়ালেদাইন, বিরুল ওয়ালেদাইন হাদিস রয়েছে। কার সাথে আমি বেশি এ করবো, সদাচরণ করবো, নবী সাল্লাল্লাহু বলছেন তোমার আম্মার সাথে, তোমার আম্মার সাথে। তো বিরুল ওয়ালেদাইন সবচেয়ে ভালো আমল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে একটি ভালো আমল হচ্ছে বিরুল ওয়ালেদাইন। তো আল্লাহ পাক বলছেন যে ইন্না কিতাব আল আবরারে, সৎ কর্মশীলদের আমল নামা কোথায় হবে? অবশ্যই ইল্লিন হবে, ইন্না মানে নিঃসন্দেহ বা নিশ্চয়, আর লাম মানে তাগিদের, এই জন্য বললাম নিঃসন্দেহে অবশ্যই কি হবে, ইল্লিনে তাদের আমল নামা হবে, অর্থাৎ তাদের অবস্থান ইল্লিনে হবে। ইল্লিন শব্দটি হ্যাঁ অলু থেকে, আলা থেকে, হ্যাঁ আলা মানে হচ্ছে উঁচা, অলু মানে উপরে হওয়া। তো ইল্লিন কোথায় থাকবে তাহলে? উপরে থাকবে, সাত আসমানের উপরে। তফসীরে তাবারীতে এই কথা রয়েছে যে সাত জমিনের নিচে জান্নাত সিজদিন, আর সাত আসমানের উপরে জান্নাত, আর সবচেয়ে উপরে জান্নাতের হচ্ছে জান্নাতুল ফিরদৌস, আর সেই জান্নাতুল ফিরদৌসের উপরে হচ্ছে আরশুর রহমান, অথবা আরশুর রহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। আর আল্লাহর আরশ কুরসির উপরে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত, আর সেই আল্লাহকে কেউ তো কলবে কলে, মুমিনের কলবে কলবে ঢুকিয়ে নিল, ওই যে কলবে কলবে আল্লাহ, আর কেউ তো বললো সর্বস্থানে বিরাজমান, সবকিছুতে বিরাজমান, এইরকম গোমরাহিতে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কি তারা চিনতে পারলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে সঠিক তার আকীদা নিয়ে আসতে পারলো না। আমা আদরাকা মা ইল্লিয়ুন, হে নবী আপনাকে কে জানাবে, কোন বস্তু জানাবে যে ইল্লিয়ুন বা কি, ইল্লিয়ুন বা কি, ইল্লিয়ুন এটি হচ্ছে গ্রামারের জন্য কোন ইল্লিন হয়েছে, আর এখানে ইল্লিয়ুন হয়েছে, ইল্লিগিনের জামা হচ্ছে ইল্লিয়ুন বা ইল্লিগিন। কিতাব মারকুম, এই যে সৎ কর্মশীলদের আমল নামা, এ হচ্ছে লিখিত পুস্তক, লিখিত কর্মলিপি লিখা আছে, তাও ফেরেশতা লিখে রেখেছেন। ইয়াশহাদুহুল মুকাররাবুন, যেখানে উপস্থিত হবেন আল্লাহ নিকটবর্তী বান্দাগণ কোন বান্দা, এ নিয়ে দুটি তফসির আছে। একটি তফসির আপনাদের ব্র্যাকেটে করে দিচ্ছে ফেরেশতাগণকে, তাই না, সেখানে হাজির হবে বা তা প্রত্যক্ষ করবে। এশহাদ মানে হাজির হওয়া হয়, উপস্থিত হওয়া, আর এশহাদ মানে প্রত্যক্ষ করা হয়। তা প্রত্যক্ষ করবে, করবেন কারা, আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ, এই এক অর্থ করা হয়েছে। আবার অন্যান্য তফসিরগণ তার মধ্যে শেখ হোসেন রহমতুল্লাহ আল্লাহ এই অর্থটি প্রাধান্য দিয়েছেন যে সেখানে উপস্থিত হবেন আল্লাহর নিকটবর্তী বান্দাগণ, মানে আল্লাহর সৎকর্মশীল বান্দাগণ, যারা সৎকর্মশীল তারা ইলমের আমল নামার নিকটবর্তী হবে এবং উপস্থিত হবে সেখানে, দেখবে। এই আমল নামা কে দেখতে পাবে? কাফের দেখতে পাবে, জেনামাজি দেখতে পাবে, জালেম দেখতে পাবে, মুনাফিক দেখতে পাবে, মুশরিক কবরে সিজদাকারী দেখতে পাবে, কখনো পাবে না। তাহলে মুকাররবুন মানে আল্লাহর নেক বান্দা যারা, তারা এই ইলমের আমল নামা প্রত্যক্ষ করবে, দেখতে পাবে, সেখানে তারা হাজির হবে। ইন্নাল আবরার লাফী নাঈম, তারপরে সৎকর্মশীলদের আল্লাহ পরিণাম ভালো, সুন্দর শুভ পরিণামের কথা, তাদের ফলাফলের কথা উল্লেখ করেছে। নিঃসন্দেহে সৎকর্মশীলগণ লাফী নাঈম, সুখ স্বাচ্ছন্দ্যে অবস্থান করবে, নিয়ামতে অবস্থান করবে, সুখ স্বাচ্ছন্দ্যে অবস্থান করবে। আলাল আরায়েক আন্দোলন, আরিকা তুলে জমা হচ্ছে আরায়েক, আরিকা মানে হচ্ছে আসন, এই যে আসন দুনিয়ার আসন, হ্যাঁ যে কোনো জায়গায় আসন, তো এখানে নাই করছি, কোনো জায়গায় সোফা আছে, আর কোনো জায়গায় আর কিছু আছে, আল্লাহ আকবর। আর দুনিয়ার যারা রাজা ধীরাজা যারা ওই রকম পয়সাওয়ালা, তাদের বাড়িতে কত কি আছে, দুনিয়াতেই যদি অনেক কিছু থাকে যা কল্পনা করা বড় মুশকিল, যারা এরকম পরিবেশে যায়নি তাদের আল্লাহ পাকের কাছে কত কি আছে, মানুষের অন্তরে তার উদ্রেক হয়নি, খেয়ালও আসেনি। তো আল্লাহ পাক বলছেন যে তারা আসনের ওপর সমাসীন হয়ে প্রত্যক্ষ করতে থাকবে, ইয়ান ধরুন দেখতে থাকবে, দেখবে, আরামের স্থানে বসে দৃশ্য দেখা, এটা খুব আরামদায়ক বস্তু, তাই না। কর্ণেশের পাশে যদি আপনার বিশাল অট্টালিকা থাকে, রাজভবন থাকে, আর সেখানে বসে আছেন, আর বসে বসে রাত দিন দেখতে আছেন, কত রকমের দৃশ্য হয় সব দেখছেন আপনি, খুব উঁচাই বসে, আপনাকে যেতে হয় না, পায়ে হেঁটে যেতে হচ্ছে না, গাড়িতে যেতে হচ্ছে, যেতে হয় না, বসে বসে সবসময় ভালো ভালো দৃশ্য দেখতে পাচ্ছেন, কত আরাম অনুভব করছেন। জি জি জি, যেমন অনেকে দুনিয়ার কিছু পাপ প্রত্যক্ষ করছেন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামত রেখেছেন কি, ইন্নাল আবরার লাফী নাঈম, আলাল আরাইকা নুরুন, তারা ফি উজুহিহিম নাযরাতান নাঈম, এবং তাদের চেহারায় মুখমণ্ডলে সুখ স্বাচ্ছন্দ্যের সতেজতা তোমরা দেখতে পাবে, অনুভব করবে, তারা মানে চিনতে পারবে, অনুভব করবে, অনুধাবন করবে তাদের মুখমণ্ডলের চেহারায় নাযরাতান নাঈম, সুখ স্বাচ্ছন্দ্যের সতেজতা, সুখ স্বাচ্ছন্দ্যে যে তারা জান্নাতি আছে, দেখলে বুঝে সত্যি কত আরামের আছে। এটা বোঝার জন্য, বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। অনেক সময় আমরা দেশে যাই, দেশে গেলে দেশের চেহারা আপনার চেহারায় এক সপ্তাহ কম্পনের পার্থক্য থাকবে, এটা অনুভব করেছেন, আপনি নিজের চেহারা বুঝতে পারবেন না, আর এখানে তো মোটেই বুঝতে পারবেন না, কারণ সবাই এখানে থাকছি তো। কিন্তু দেশ থেকে একজন লোক শব্দ শুনে এয়ারপোর্টে এসে নেমেছে, দেশ থেকে এসে, আর আপনি গিয়ে দেখবেন ওর চেহারা যে কিরে, মনে হচ্ছে কঙ্কাল খেতে আসছে, এরকম মনে হবে, ঠিক না। একবার পুলিশে আমার সাথে বদমাইশি শুরু করছে ট্রেনে, মালসমান বিদেশি আছে, তো কেউ পয়সার ধান্দা করছে, কোথা থেকে আসছেন, আমি বলছি আমি দিল্লি থেকে আসছি, আর কথা মিথ্যা নাই, এটা তার বাইরে কোথা থেকে আসছে তাকে তো জানে, তাকে তো জরুরি নয়, আমি চেপেছি ট্রেনে যেখান থেকে সেটা বললাম, আচ্ছা না আপনি বিদেশ থেকে আসছেন, কি করে বুঝলেন আপনি, আপনার চেহারা বলছে এইরকম চেহারা ভারতে নেই, আমাকে পুলিশ বলছে, যারা দোয়ানা চারানা করে খায়, মানুষের ঘুষ খায়, সে চিনতে পারছে, তার কি অজুহীন নাই, সুখ স্বাচ্ছন্দ্যে থাকা চেহারা যে বুঝতে পারছে পুলিশে, না আপনি বিদেশ থেকে আসছেন, কি করে বুঝলেন, আমি জিজ্ঞেস করলাম কি করে বুঝলেন, যে আপনার চেহারা বলছে এইরকম চেহারা আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে নেই, ভারত গোটা ভারতই বলেছে, গোটা ভারতে পাওয়া যাবে না বিদেশি চেহারা আপনার, এটা যে ফল আমার কাছে ফসল ফসল লোক আছে নাকি, কিন্তু না, ওই যেটাকে লাবণ্য বলে চেহারার গ্রেস গ্লেস যেটাকে বলে সেটা এক সপ্তাহ থাকবে, তারপরে দেখবেন আপনি কালো চলে গেছি, আপনার চেহারা গ্লেস চলে গেছে। তো আল্লাহ দুনিয়াতে যদি এরকম হয়, এক দেশ থেকে এক দেশে মানুষের চেহারা দেখলে সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করা যায়, তাহলে জান্নাতিদের চেহারায় কত সুখ স্বাচ্ছন্দ্য অনুভূত হবে, অনুভব করতে পারবে, দেখতে পাবে, আল্লাহ তাদেরকে পান করানো হবে মহরাঙ্কিত স্বর্গীয় পানীয় সুধা, সুদা থেকে। আর রাইকুল মাহতুমের যেটা ওই অনুবাদ হয়েছে, আর একটা অনুবাদ যেটা বাংলাদেশ থেকে হয়েছে যেটা পুরুষের অনুবাদ মহিরান্য, সেটাতে কিন্তু এটা লিখেছে আর রাইকুল মাহতু মানে মহারাঙ্কীয় স্বর্গীয় সুধা, হ্যাঁ জান্নাতি মদ জান্নাতি সারাম আল্লাহ পাক দিবেন। আর রাহিক আল মাহতু, মাহতু মানে যাতে মহর লাগানো আছে, খোলা হয়নি, কারণ খোলা হলে কেউ হতো, দেখেন খোলা বোতল যদি পানি খেতে দেয় আপনার খোলা আছে কি জানি কে কে ছুঁয়েছে, কেউ পানি খেয়েছে অথবা না খেলো কিছু ফেলেছে রেখেছে কি জান, কোন শত্রু তো শুক্র তো করতে পারে, কিন্তু মহারানি কিছু লাগানো আছে বন্ধ আছে না, এটা কোম্পানি থেকে এসছে। আল্লাহ পাক জান্নাতে যে মদ দিবেন, যারা দুনিয়ার আরাম থেকে বেঁচে থেকেছে আল্লাহ পাক জান্নাতে সুধা দেবেন, তা হবে রাহিক যার নাম আর মাহতুম মানে মোহর লাগানো হবে। খেতাম মিস্ক এবং দেখবেন ভালো শরবত পান করার শেষখানে তার ঘ্রাণ আসে, খুব মজা লাগে। এই জান্নাতের এই যে রাহিক স্বর্গীয় সুধা পান করবেন, শেষখানে একটি সুগন্ধি আসবে কিসের, মিস্ক আম্বারের, মৃগ নারী থেকে যে সবচেয়ে মূল্যবান ফেন তৈরি হয়, ফেন মানে আগে সুগন্ধি তৈরি হয়, আপনার কি করে যেটাকে স্প্রে করার সেন্টের কথা বলছি না, সেটা মূল্যবান যেটা আতর বা খুশবু তৈরি হয় তার একটা যে ঘ্রাণ আছে অত্যন্ত সুন্দর, সেই ঘ্রাণ পাবে। সেটা মোশেষ খানে পানি পান করলে না, তারপরে মনটা খারাপ হয়ে গেল, একটা গন্ধ আসে, দেখবেন এই ট্যাঙ্কের পানি যদি এটা যদি অনুভব করতে পারেন ট্যাঙ্কের পানি, দীর্ঘদিন ধরে আমি এখানে এই ট্যাঙ্কির পানি খাই না, পানি খেয়ে পানি খাচ্ছি তাও বুঝতে পারছি না, কালকে বাসা যেমন রেখেছি পানির গ্লাসটা, এটা যেন গন্ধ এলাম, পঁচাশটা গন্ধ আসলো যে মনে হয় ক্লিন নেই, তারপর থেকে আমি মাছ পালাম। কথা হচ্ছে যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খেতাম ও মিস্ক এই যে মহারঙ্কিত স্বর্গীয় সোডা দেবেন, তার শেষখানে মিস্ক আম্বার মির্গ নাবির সুগন্ধির ঘ্রাণ দেবেন, সেই ঘ্রাণ পাবে তাতে অফিজালিকা ফালিয়াতা না ফাসিল মতামাতে শুনুন। আর এই বিষয়ে এই ব্যাপারেই প্রতিযোগিতাকারীরা প্রতিযোগিতা করুক, আল্লাহ বলছেন প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত, ফালিয়াতা না ফাসিল মতামাতে দৌড় দাও, ঝাঁপ দাও, মেহনত করো, পরিশ্রম করো, নামাজ কায়েম করো, নফল ইবাদত করো, তাহাজ্জুদ করো, নফল রোজা রাখো, দান খায়রাত বেশি করো, মাতা পিতার সেবা করো, সৎকর্ম করো, পাপ থেকে বেঁচে থাকার দৌড় দাও। দেখছেন যে একজন অনেক পাপ থেকে বেঁচে থাকে কিন্তু কিছু কিছু ভুল আছে, আমি কিছু ভুল করবো না, এ হচ্ছে অফিস আলিকা ফালিয়াতা না ফাসিল মতামাত। শুন প্রতিযোগিতাকারীরা এই মর্মে প্রতিযোগিতা করুক, এবং তাতে তসলিম নামক জান্নাতের পানীয় বস্তুর সংমিশ্রণ থাকবে, পানীয় বস্তুর সংমিশ্রণ থাকবে, মিজাজ মানে মিশানো হবে, যে আপনার যে এগুলো পাওয়া যায় কি বলে প্রভুর আগ্রহ বিভিন্ন এগুলো পাওয়া যায় না, এতে সংমিশ্রণ থাকে বিভিন্ন জিনিসের, বিভিন্ন রকমের স্বাদ আছে মনে হচ্ছে মিজাজ আইনান। আর এই তসলিম এমন এক সর্বর্ণ না কি বলছে যেটাকে প্রসর্বন ঝর্ণা, খুব সহজ ভাষা বলি ঝর্ণা, এমন এক ঝর্ণা হতে এসরাব বেহাল মোকাররাবন যেখান থেকে আল্লাহর নিকটবর্তী বান্দাগণ পান করবেন। এটি হয়ে গেল নেক লোক সৎ লোকদের সুখের অবস্থা সম্পর্কে আল্লাহ পাকের বর্ণনা ঈশ্বরাই। তারপরে পাপিষ্ঠ যারা অপরাধী গুণাগার তাদের কিছু বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন তারা দুনিয়াতে কি করবে, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, নিঃসন্দেহে যারা অপরাধী, আজরামু জরিমা মানে হচ্ছে অপরাধ ক্রাইম, আর আজরামু মানে যারা ক্রাইম করে, যারা বেনামাজি ক্রিমিনাল বলে রাখবেন, আমাদের সমাজে ক্রাইম মনে করা হয় খুন করাকে, ধর্ষণ করাকে, এমনকি সম্মতি দিবে না করলেও ক্রাইম মনে করা হয় না হয়তো, আর লুটপাট কে ক্রাইম মনে করা হয়, কেউ নিজের পয়সা দিয়ে মদ খাচ্ছে ক্রাইম মনে করবো না হয়তো, ইত্যাদি ইত্যাদি না, বেনামাজি সবচেয়ে বড় ক্রাইম, এর চেয়ে বড় ক্রাইম হচ্ছে আল্লাহকে ফেরন্দকে শ্রদ্ধা করা, শাহজালের আত্মস্থী মাইজ মন্ডলের দিকে শ্রদ্ধা করা, কবর মাজার কথা করা এবং সিরকের হাতে সেখানে খাজো মরুক জবাই করা, এরা হচ্ছে মুজরে মিন, আল্লাহ হচ্ছে ইন্নাল্লে মিন আজরাম। কাফের মুশরিক, মুশরিক যে কোনো মুশরিক হোক না কেন, মোনাফেক বেনামাজি এবং এর সাথে যতগুলি আসতে পারে পাপিষ্ঠ, এরা সবাই হচ্ছে মুজরে মিন, নিশ্চয় যারা অপরাধী অপরাধ করেছে, কানু মিনাল লাগিয়ে নাই আমার মানুষ এখন তারা মমিনদেরকে দেখে হাসত উপহাস করত, এখন মমিন মুসলিমদেরকে ধার্মিক লোকদেরকে দেখলে পৃথিবীতে কি করত, তাদেরকে নিয়ে হাসত, বসে আছে বন্ধু বান্ধব নিয়ে বসে আছে, স্বামী স্ত্রী বসে আছে, আর দেখছি একটা পরিবার লোক বেশ বড় বড় দেখ দেখ দাঁড়িয়ে দেখে দেখ বড় দাঁড়িয়ে পয়সা নেই, একটু খাটতেও পারে। তারপরে কেউ একটু টাকনার উপরে সহি হারাম কাপড় থেকে বাঁচার জন্য টাকনার উপরে টান পড়ছে, দেখ দেখে যে অভদ্র যাচ্ছে, দেখছি এর মৌলবাদী নেই, এর মৌলবাদী। হ্যাঁ, যদি কেউ ইসলামের বক্তব্য করে তবে দেখছিস মৌলবাদীর কথা কত বাড়াবাড়ি, এদের এদের নাম মৌলবাদী, এদের নাম আর কি বলছে চরমপন্থী, এদের নাম কট্টরপন্থী। তারপরে যদি সহি সুন্নতের কথা সহি নামাজ পড়তে বলেন, রকুল এদিন করে নামাজ পড়তে বলেন, যে আমি দেখছি ওয়াহাবির ইস্তরি, ওয়াহাবির করতে গেছে, ওয়াহাবি লাহাবি কত রকমের নাম বলবে, হ্যাঁ লাবল হাবি ফারাকি ফারাজি কত রকমের কি বলবে আপনাকে। তো আল্লাহ পাক এই চিত্রকে তুলে ধরেছেন যে অপরাধী যারা, হ্যাঁ কাফের মুশরিক বিদাতি, হ্যাঁ পাপিষ্ট গুণাগার, তারপরে যারা ইসলাম বিরোধী মুনাফিক এই ধরনের মুসলিম সমাজ যারা রয়েছে, তারা ধার্মিক লোকদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সহি আকিদার লোককে নিয়ে ঠাট্টা মজা করে, দেখ দেখ ওটা বাংলাদেশে খুঁজে পাবে না এর মতো নামাজ, দেখছিস কেমন নামাজ পড়ছে, এই নেই রে কোথাও থেকে চালাই জানে। কানমিনাল্লাযীনা আমানু, মুমিনদেরকে নিয়ে তারা কি করতো, যা কোন উপহাস করতো, ঠাট্টা মজা করতো, হাসতো নিয়ত। এবং তাদের হয়ে যখন অতিক্রম করতো, তাদের পাশ দিয়ে অতিক্রম করতো, কারা অতিক্রম করতো, দুই দলই হতে পারে। তাফসীর কারগণ বলেছেন যেহেতু এখানে দুটোতে কোনো বিরোধ নেই, কখনো মমিনরা বসে আছে আর ওই অপরাধীরা যাচ্ছে, আর যদি যেহেতু অপরাধীরা শক্তিশালী বেশি, তারা ক্ষমতা রয়েছে, নেতৃত্ব রয়েছে, তাদের যদি সংখ্যা ভারি, দেখছি দেখছিস লোকগুলিকে, এরা সব কট্টরপন্থী চরমপন্থী, এরা হলো লাদেন বাহিনী, কত রকমের কথাবার্তা, হ্যাঁ এরা হচ্ছে বাংলা ভাই, দেখছি বাংলা ভাই বাংলা ভাই দেখছি, এগুলো আজকালকার গাল হয়েছে, এই মুনাফিক মুজরিমদের কথা আল্লাহ পাক বলছে। আবার কখনো কখনো ওরে বসে আছে, অপরাধীগুলি বসে আছে, আর একটা ধার্মিক লোক আল্লাহ আল্লাহ মানুষ নামাজি মানুষ, আর ভালো ইসলামিক লোক বাস পেশাবে যাচ্ছে, দেখছি আব্দুর রহমান দল চলে এসছে, বাংলা ভাই দল চলে এসছে, হ্যাঁ আমলবাদী, হ্যাঁ সারা বিশ্বের কথা বলছি, যেখানে এরকম পাকিস্তান মুজরিমরা রয়েছে। তো আল্লাহ পাক বলছেন যে ওয়াইজা মারু বিহিম, তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করে, মমিনরা অপরাধীদের পাশ দিয়ে অতিক্রম করে, অথবা অপরাধীরা মমিনরা বসে আছে তাদের পাশ দিয়ে অতিক্রম করে, একটা গ্রামাজন তখন চক্ষুকে বক্র করে কথা বলে, ইশারা করে, ব্যঙ্গ করে, অনেকে চোখে মুখে চেহারা দিয়ে, তো এইরকম ব্যঙ্গ করে তারা কথাবার্তা বলে, চোখের ইশারায় বন্ধু বান্ধব বলে দেখি দেখিস দেখিস, যদি এইরকম দাঁড়িয়ে দেখে, আর বাড়ির শত্রু যারা মুনাফে দেখিস দেখিস। রহিদান কালাবু এলা আহলেহে মেন কালাবু ফাকিহীন, যখন এরা এই অপরাধীরা নিজের পরিবারের কাছে ফিরে আসে, কারণ অভাব তো নেই, খাওয়া দাওয়ার তো অভাব নেই, হ্যাঁ কোন রকমের তো দুঃখ কষ্ট নেই, দেশের গরিব মানুষরা মরে যাচ্ছে, খেতে পাচ্ছে না, এদের কি অভাব আছে, এরা তো নেতৃত্ব করছে, এদের তো টাকা পয়সা সব বিদেশে আছে, ব্যবসা মানে সব বিদেশে। এমন কালাবু এলা আহলে নিজের পরিবারের কাছে যখন ফিরে আসে, ইন কালাবু ফাকিহীন, বড় আমোদ ফুর্তির সাথে ফিরে আসে, আমোদ ফুর্তির অভাব নেই, সুখের অভাব নেই, কম ফুর্তির সাথে। ওয়াইজার আও হম কালু ইন্না আওলাইলা বাল্লুন, আর যখন নেক লোকদেরকে মুমিনদেরকে দেখে তারা, তখন তারা বলে, অপরাধীরা বলে, ইন্না আওলাইলা বাল্লুন, এরা পথভ্রষ্ট, এরা বাংলা ভাইয়ের দল, এরা মৌলবাদী, এরা ওই লাদেন গুরু, এরা হচ্ছে এই সেই, এরা হচ্ছে যেমন বললাম বহু ভাষা আজকাল তৈরি করেছে, মুনাফিকরা কিছু তৈরি করেছে, বিদাতিরা কিছু তৈরি করেছে, কবরপূজারীরা কিছু তৈরি করেছে, হ্যাঁ হ্যাঁ কাফ কাফেরা তৈরি করে করে দিয়েছে, যেগুলি বলো তোমরা তোমাদের প্রচার মাধ্যমে বলো মৌলবাদী, কেউ যদি দিনদার ধার্মিক হয়তো, আর চরমপন্থী কট্টরপন্থী আসংকীর্ণ মোনা ইত্যাদি সব বলো তাদেরকে, সন্ত্রাসী মন্ত্রাসী, হ্যাঁ হ্যাঁ বিচ্ছিন্নতাবাদী আতঙ্কবাদী, এই বহু ভাষা আছে তাদের, সবগুলি হকিনা তারা তৈরি করে দিয়েছে মুনাফিকদেরকে, তাই বলে ইন্না হাওল, এগুলি বলে মানে ইন্না হাওলায় লাভ বললাম, এরা তো পথগ্রস্ত, ভুল পথে আছে, ভুল পথে আছে, নামাজ রোজা করছে দাঁড়িয়ে রেখেছে, ভুল পথে আছে, ইসলামিক কিতাব নিয়ে যাচ্ছে বিমানবন্দরে, দেখো না এরা ওই বিরোধী আছে, এগুলি নিয়ে আসার কি প্রয়োজন, এদের জন্য গিয়েছিস রিয়াল ন্যায় ডলার নিয়ে, এইসব নিয়ে আসার কি প্রয়োজন, হ্যাঁ ইন্না হাওলা এরা বলল মেয়েরা কত বস, ও মা ওর চলু আলী মহাফেজিন, অথচ তাদেরকে এই মমিনদের ওপর পাহারাদার করে পাঠানো হয়নি, মমিনদের দায়িত্ব দিয়ে পাঠানো হয়নি, দায়িত্বশীল করে পাঠানো হয়নি, জিম্মেদার তোমরা, তোমাদেরকে এদের খোঁজখবর নিতে হবে, কি করে না করে, তোমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, আজকে কিয়ামতের দিনে দুনিয়াতে উপহাস করতে ঠাট্টা মজা করতে দিনদার ধার্মিক লোকদের সাথে আজকে শোনো, আজকে কিয়ামতের দিনে আল্লাযীনা আমানু যারা মুমিন মিনাল কুফফার ইয়াযাকুন কাফেরদেরকে দেখে উপহাস করবে, হাসবে কাফেরদেরকে নিয়ে, এই যে দেখে নিয়ে যাচ্ছে জাহান্নামে, জাহান্নামে নিয়ে যাচ্ছে, খুশি করে দাও আলহামদুলিল্লাহ, মুখ মোনাফিক যাচ্ছে, তকলিম মোনাফিক যাচ্ছে, যদি অবস্থায় মরে যায় আল্লাহ তওবার তৌফিক দি, এবার এই মুহূর্ত অবস্থায় মরে যায়, সালমান রশিদ যাচ্ছে, অমুক কবির যাচ্ছে, বুঝতে পারছেন, এইভাবে যখন যাবে তারা স্টালিন যাচ্ছে, লেনিন যাচ্ছে, কালমার্ক্স যাচ্ছে, যারা জুলম অত্যাচার করেছে মুসলিমদের উপর, নিরীহ মুসলিমদের উপর, এই জন্য জমা নাকাম মুমিন ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, শুধু একমাত্র আল্লাহ পাকের প্রতি ঈমান তারা নিয়েছিল, সেই জন্য তাদের জুলম অত্যাচার করেছিল, যখন যাবে তখন মুমিনরা যাদের জুলম অত্যাচার হয়েছে, নির্যাতন করেছে যাদের, তারা হাসবে যে কালমার্ক্স যাচ্ছে, লেনিন যাচ্ছে, জালেম যাচ্ছে, এই বাইশাকিরা যাচ্ছে, হ্যাঁ এই আডবানি যাচ্ছে, জাহান্নামীরা হচ্ছে, মিনাল কুফফার ইয়াযাকুন কাফেরদেরকে দেখে হাসবেন মুমিনরা, আলাদা আড়াই কে আন্দোলন এবং নিজ নিজ আসনে বসে তারা অবলোকন করতে থাকবে, দেখতে থাকবে, দেখবেন তামাশা কাফেরদের, কাফেরদেরকে কি শাস্তি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কেমন বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে, তাদের কষ্টের অবস্থা অবলোকন করতে থাকবেন মুমিনগণ, হাল সুবিদাল কুফফার মা কামিয়া হালুন, হাল মানে নিশ্চয় হতে পারে, আর আবার জিজ্ঞাসাও হতে পারে, এদের মানে হাল মানে কাদ হয়, এর আগে বলেছি, নিঃসন্দেহে সুবাল কুফার কাফেরদেরকে প্রতিদান দেওয়া হবে মা কামিয়া ফালুন, তাদের অপকর্মে, তাদের অন্যায়ের, তাদের পাপে, মা কামিয়া ফোন তারা যা কিছু করত আর তাদেরকে নিঃসন্দেহে প্রতিদান দেওয়া হবে সেই দিনেই, আর যদি হাল মানে হাল মানে কি করেন তাহলে কি হবে, হাল সুবাল কুফার কাফেরদের প্রতিদান দেওয়া হয়েছে কি মা কামিয়া ফালুন, তারা যা কিছু পৃথিবীতে করেছিল তার অবশ্যই দেওয়া হবে সেই দিন, মানুষজন বলবেন তাদেরকে দেওয়া হয়েছে, এই যে দেওয়া হচ্ছে তাদেরকে, তার প্রতিদান শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে কোরআন করিম বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে আবরার সব কর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক তাদের সামিল আমাদেরকে করে দেন, আল্লাহ পাক তার রহমতে আমাদেরকে সামিল করেন, জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করেন, আল্লাহ পাক এবং কাফের জালেম মুনাফিক মুশরিক পাপিষ্ট গুণাগার বেনামাজিদের দল থেকে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে হেফাজত করেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক তাদেরকে ও তাদের মধ্যে যারা বেঁচে রয়েছে আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন, আমিন সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।